الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال سبحانه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أمر شكري جاي সিরাতে মুস্তাকিমের পথে চলতে অনেকে দাবি করে আমরা সিরাত আল মুস্তাকিম সঠিক পথে আছি, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। এজন্য সঠিক পথটা কি, সঠিক পথ কাকে বলে, সিরাত আল মুস্তাকিম কাকে বলে, কোন পথে থাকলে আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারি, সে বিষয়ে হবে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। সিরাত মুস্তাকিম বলতে সোজা পথ, সরল পথ, সঠিক পথ, এই পথে যেন আমরা চলতে পারি, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বলেছেন তোমরা এরকম দোয়া করবে, আর একটা সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। আবার প্রতি রাকাতেই পড়তে হয়, সালাতে পড়বে, সালাতের বাইরে পড়বে, যখনই পড়বে সূরা ফাতিহা অবশ্যই সালাতে মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবে। আল্লাহ শিক্ষা দিলেন তোমরা বলো ইহদিনা আস-সিরাত আল-মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। এই সঠিক পথের ব্যাখ্যা এরপরে আছে, সিরাত আল-লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, যাদেরকে তুমি দয়া করেছ, যাদেরকে আদর করেছ, মায়া করেছ। সূরা নিসা পঞ্চম নম্বর পারা রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তাদের ব্যাখ্যা তিনি নিজে পেশ করেছেন, বলেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহর বিধান মেনে চলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায়, রাসূলের হুকুম মানবে, তারা থাকবে فأولئك مع الذين أنعم الله عليهم, তাদের সাথে যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, ওরা কারা? আল্লাহ বলছেন মিনান নবিয়্যীন, ওরা হচ্ছেন নবিয়্যীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। নবীদের মধ্যে প্রধান নবী, নবী রাসূলদের মধ্যে প্রধান সবার নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন তো কারো সন্দেহ আছে? সমস্ত বুনিয়া আদমের নেতা হচ্ছেন কাল কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি কেউ আল্লাহ আর আল্লাহ রাসূলের আনুগত্য করে চলে তাহলে কাল কিয়ামতের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। বলি আলহামদুলিল্লাহ, নবীর তরিকায় চলবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما جرى الله كي من بي ربي كي من بي صلى الله عليه وسلم ارى تحق بي ربي در شاكي আর সমস্ত নবীদের প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওদের হাসর হবে কাল কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্যান্য নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সত্যবাদীদের সাথে। আর সিদ্দিকীন যারা সিদ্দিকীন হবেন বা হয়েছেন এদের প্রধান হচ্ছেন এই উম্মতের সেরা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই আবু বকর সিদ্দিকের সাথে আমাদের, আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানি তাহলে আমাদের হাসর আবু বকর সিদ্দিকের সাথে হবে। বলি আলহামদুলিল্লাহ। সুহাদা শহীদদের সাথে হবে, হামজা বিন আব্দুল মুত্তালিবের সাথে হবে, উমর ইবনে খাত্তাবের সাথে হবে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। যেসব সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেসব সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলেন আল্লাহর দিনের ঠান্ডা পূরণ করার জন্য জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন, জান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানেন, আল্লাহর আনুগত্য করেন, নবীর আনুগত্য করেন, তাহলে কাল কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর সালেহীন এটা কোমল যেগুলো নেকু আল্লাহ কত নেকু তা রয়েছেন আল্লাহই জানে। তাই আল্লাহ নেক বান্দাদের সাথে ফেরেশতাও শামিল, এদের হাসর নেক বান্দাদের সাথে হবে, ফেরেশতাদের সাথে হবে। আল্লাহ নেক বান্দা ইনসান এবং জিন, মানব এবং জিন, জিনের মধ্যে যারা নেক বান্দা রয়েছেন ওদের সাথে তাদের হাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহির বিল কোরআন মা সফরাতিল কিরামিল বাররা, যে কোরআনে পারদর্শী, কোরআন পড়তে পারদর্শী, সে থাকবে নেক ফেরেশতাদের সাথে। সফরা বলতে ফেরেশতা, বারার নেক, কোরআন পড়তে দক্ষ, তাহলে সাধারণ কোরআন পড়ুয়া পড়ুয়ার মধ্যে বেশ কম আছে, সব সমান হয় না। الماهر بالقران مع السفرات الكرام البرره قران পাঠে যে দক্ষ সে থাকবে পুণ্যবান ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আর তার সম্পর্ক ওদের সাথে, তাই আমরা উপরে উঠতে চাই না নিচে থাকতে চাই? উপরে উঠতে চান ইনশাআল্লাহ। তাহলে কোরআন শিখবেন, আর যারা কোরআন শিখেছেন আরো পারদর্শী হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আচ্ছা, অন্যদিকে কোনো কোনো লোক আছে কোরআন পড়তে চেষ্টা করে কিন্তু কোরআন পড়তে পারে না, আটকে আটকে পড়ে বারবার, আল্লাহ তো আটকা চেষ্টা করছি কিন্তু সঙ্গ ছাড়ে না। সুবহানাল্লাহ। আছে কিছু আল্লাহ নেক বান্দা, সব মানুষ সমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান, যে কোরআন পড়ে কিন্তু আটকে আটকে পড়ে, কষ্ট নষ্ট করে পড়ে কিন্তু পড়া ছাড়ে না, তার জন্য রব্বুল আলামিন তাকে দুটি সওয়াব দান করবেন, একটি কোরআন পড়ার আর আরেকটি কষ্টের, কষ্ট শিখার। সুবহানাল্লাহ। আমি এটা বোঝাচ্ছি নেক উদ্দেশ্যে যদি থাকবেন, কোরআন পড়া এটা আল্লাহর আনুগত্য হচ্ছে না মানুষের আনুগত্য হচ্ছে? আল্লাহর কালাম পাঠ করবো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা পড়ুন। একুশ নম্বর পড়ার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আর কোরআন পড়ো আর সালাত কায়েম করো। তো কোরআন পড়ো সালাত কায়েম করো, তাহলে তুমি আল্লাহর আনুগত্য করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করলে, তোমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদা সালেহীনদের সাথে। তাহলে যত নবী এসেছেন, সিদ্দিকিন যারা এসেছেন বা আসবেন, শহীদ যারা হয়েছেন আর হবেন, সালেহীন যারা ছিলেন আর ভবিষ্যতে হবেন, সবার পথ কয়টা এটা দেখতে হবে। আমরা যখন যখন তাকাই আমার দেশের দিকে, ভাবি সারা বিশ্বের মুসলমানদের অবস্থা, মুসলমানরা আজ বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন পার্টিতে বিভক্ত, বিভিন্ন পথে বিভক্ত, কথিত বিভিন্ন স্কুল এ বিভক্ত, বিভিন্ন ধারায় বিভক্ত। সবার দাবি আমি যে পথে আছি এইটি হক, আর ওরা যে পথে আছে ওটা না হক। সবাই এটা করে না, ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন। কি মুসিবত! এমনকি আমি একবার কোন এক সাংগঠনিক বক্তব্য শুনলাম, ওরা নিজেদেরকে সংগঠন বলে না কিন্তু বক্তব্য তাদের সাংগঠনিক, বলছে আমাদের এ পথ নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো, যারা নূহ আলাইহিস ইসলামের কিস্তিতে উঠল ওরা নাজাত পেয়েছে, আর যারা উঠেনি ওরা নাজাত পায়নি। অথচ বাস্তবে ওটা হচ্ছে বেদাতি দল, বাস্তবে কোন দল? বেদাতি। কিন্তু তারা বলছে আমাদের এই দল নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো, এই কিস্তিতে যারা আসবে ওরাই নাজাত পাবে, এই কিস্তিতে যারা না উঠবে ওরা নাজাত পাবে না। তাহলে যে দল সে করলো তার কথা হচ্ছে আমার দলই হক, তাতে সব কোন জায়গায় জাহান নেই বলছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম হয়ে গেল! তাই তুমি যাই বলো, তোমার ইস্যু থাকতে হবে একটা, যত নবী এসেছেন সবার পথ ছিল একটা, সবার পথ ছিল ইসলাম, না অন্য কিছু ছিল, সবার ধর্মগুণটা ইসলাম। যখন যে নবী এসেছেন ওই নবী আল্লাহর পক্ষ থেকে আদর্শ পুরুষ ছিলেন, ওই নবীকে ফলো করে তারা চলেছেন, কিন্তু মূল গুণটা সবার একই ধর্ম, একই পথ, আর তা হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ তাকে বললেন তুমি ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করেছি। তাহলে কত কয়টা? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, سنن ابن ماجه، كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره، ثم وضع يده في الخط الاوسط فقال هذا سبيل الله، ثم تلا هذه الايه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি রেখা টানলেন। প্রথমে একটি রেখা টানলেন সরল সহজ মাঝি, তারপরে ডান দিকে টানলেন আরো দুইটা, বাম দিকে টানলেন আরো দুইটা। তারপরে যে রেখাটা মাঝে ছিল ওই মাঝের রেখায় হাত রেখে বললেন, হাযা সাবীলুল্লাহ, এটা হলো আল্লাহর পথ। একথা বলে তারপরে সূরা আনআমের 153 নম্বর আয়াত পাঠ করলেন, বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলছেন এটি হলো আমার সরল পথ, অতএব তোমরা এই পথের পদাঙ্ক অনুসরণ করে চলো, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এছাড়া অন্যান্য পথের অনুসরণ করো না। যদি তোমরা অন্যান্য পথে চলো তাহলে ওই সব পথ তোমাদেরকে রব্বুল আলামিনের পথ থেকে দূরে সরিয়ে দেবে, কারণ রব্বুল আলামিনের পথ কয়টা? একটা। যদি আল্লাহর পথ একটা, এটা ছেড়ে অন্যান্য পথের অনুসরণ করো তাহলে ওইসব পথগুলি তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। এবারে যদি তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাও তাহলে যাবে কার পথে? শয়তানের পথে। অতএব পথ হচ্ছে একটা, আর ওই পথই সেই পথ যে পথ নিয়ে এসছেন আদম আলাইহিসসালাম, যে পথে যে পথ নিয়ে এসছেন ইব্রাহিম আলাইহিসসালাম, যে পথে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, যে পথে ছিলেন নূহ আলাইহিসসালাম, যে পথে ছিলেন অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিসসালাম, যে পথে ছিলেন মুসা আলাইহিসসালাম, যে পথে ছিলেন ঈসা আলাইহিসসালাম, যে পথে ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, যে পথে ছিলেন ইসহাক আলাইহিসসালাম, যে পথে ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম, আল্লাহর যেসব নবীগণ যে পথে ছিলেন ওই পথই হচ্ছে সিরাতি মুস্তাকিমের পথ। বাকি যেসব পথ রয়েছে, আগে যেসব পথ ছিল বা বর্তমানে যে পথ ছিল, নবীদের পথ ছাড়া যেসব পথ রয়েছে ওই সব পথ হচ্ছে গুমরাহির পথ, পথ ভ্রষ্টতার পথ। আল্লাহ বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আমার পথ একটা, সরল পথ একটা, অতএব তোমরা একই পথে চলো, তাহলে পথ কয়টা হচ্ছে? একটা। কেউ যদি বলে চারটা, মানা যাবে? আর আপনারা কি কিরকম বলেন চার পথ? হ্যাঁ, কেউ বলে কি চার পথ না বরং আট পথ? একটা হচ্ছে শরীয়তের পথ, এটা হচ্ছে চার পথ, আর আরো চার পথ হচ্ছে তরিকতের পথ, কয়টা হলো? আট পথ। আর কেউ কেউ তো ডিঙ্গিয়ে একদম লাস্টে, যা বাবা যা, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন পার্থক্য নেই, আমি হয়ে গেছি আল্লাহ। মনসুর হাল্লাজ বলতে বলতে বলল, আনাল হক আনাল হক, আমি হয়ে হচ্ছি খুদা, আমি হচ্ছে খুদা, নাউজুবিল্লাহ। কিন্তু সুবিরা বন্ধুরা এর বিকল্প করতে পারে, গণতত্ব করে নিজেদের পক্ষ থেকে অন্য পথ। কেউ যদি বলে আমি হক, আল হক কার নাম বলুন তো? আল্লাহ, আল্লাহর নাম কি? আল হক। কেউ যদি বলে আনাল হক, তার মানে কি হবে? আস্তাগফিরুল্লাহ আলাযীম। এবার আপনি যদি বলেন না, সে আল্লাহর রহমতে আল্লাহ যাতে হাবুডুবু খাচ্ছিল পরে সে পার্থক্য করতে পারেননি সে কে আর ওকে, তাহলে কি হবে? ওই মানুষের আল্লাহদের কোন নয় এরকম তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন না। এক পথ রব্বুল আলামিনের, শরীয়তের পথ আর তরিকতের পথ যাই বলেন, বিধান আর তরিকা পথ, তরিকত মানিত পথ। কিন্তু ওই ওরা যে সুবিধা যে পথ নিজেদের পক্ষ থেকে বানিয়েছে, এই পথ সত্যিকারের পথ না। পথ হচ্ছে ওই পথ যে পথ আম্বিয়া কারাম আলাইহিসসালাম নিয়ে এসেছেন আর সর্বশেষ নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে সত্যিকারের পথ রয়ে গেল, বর্তমানে আর কোন পথ হয় না। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ছিলেন, ওদের পথ তখন কার ছিল, নিজ নিজ সময়ে তাদের পথ সঠিক ছিল, ওদের বিধান সঠিক ছিল। পথ আছে একটা, আর ইসলাম মূল ইসলাম একটা, একত্ববাদের পথ একটা, কিন্তু বিধান পার্থক্য, বিধান বেশ কম। এজন্য যদি বর্তমানে কেউ বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু আমি কথিত বাইবেল ছাড়ব না, বাইবেলের বিধান মানব আর কোরআনের বিধান মানব, এটা হবে? কোন বিধান আনতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী ثم لا يؤمن بالذي أرسلت به ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال صلى الله عليه وسلم جار হাতে আমার জান রয়েছে তার কসম, অর্থাৎ আল্লাহর কসম হয়ে বলছি, যদি আমার রিসালতের দাওয়াত এই উম্মতের কোন ইহুদির কাছে পৌঁছায় কিংবা নাসরানির কাছে পৌঁছায়, তারপরে সে যদি আমার রেসালতের উপর ইমান না নেয়, আমি যা নিয়ে এসেছি তার উপর যদি সে ইমান না নেয় আর তার উপর যদি সে না চলে আর এই অবস্থায় মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। তাই বর্তমানে পথ মূল পথ একটা, কিন্তু বিধানগত বেশ কম রয়েছে। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সময়ে সময়ে নির্দিষ্ট বিধান নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আর আমাদের নবী হচ্ছেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সমষ্টি, যত বিধান নিয়ে এসছেন সবার সমষ্টি পাওয়া যাচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বর্তমানে বাইবেলের প্রয়োজন নাই, অথবা বলি যদি আগের কোন কিতাব পাওয়া যেত তৌরাত, সরাসরি তৌরাত পাওয়া যেত ওইটারও প্রয়োজন নাই, এমনি ভাবে ইঞ্জিল যদি পাওয়া যেত, যে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে অবিকৃত, সেটারও প্রয়োজন নাই, কিন্তু এটা তো পাওয়াই যাচ্ছে না, ওরা বিকৃত করে ফেলেছে সব, নাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখুন আল্লাহর কালাম কোরআনে কারীম 1400 বছর পূর্বে যেরকম নাযিল হয়েছিল সেরকমই বর্তমানে আমরা পাঠ করছি। বাংলাদেশের হাফিজ যেভাবে কোরআন শরীফ পাঠ করছে, মক্কা মদিনার হাফিজও সেরকমই কোরআনে কারীম পাঠ করছে, না কোনো বেদ বেশকম আছে, তেলাতে কোনো কোনো জায়গায় তেলাতে বেশকম, কিন্তু মূল সব সঠিক, কিন্তু তোরা হাফসের তোরা বাংলাদেশেও চলে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, সৌদি আরবে কোন রকমের ব্যবধান নেই, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি কোরআনে কারীম নাযিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব। তাহলে এজন্য কোরআনে কারীমকে বিকৃত করা কোন সৃষ্টির জন্য সম্ভব না, কোন শয়তান, কোন শক্তি, কোন পরাশক্তি আল্লাহর কালামকে বিকৃত করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের জিম্মা স্বয়ং রব্বুল আলামিন দিয়েছে। তাই কোরআনে কারীম আমরা যত পড়ব তত মনে শান্তি আসে, তত আন্তরিক রোগ দূর হয়, তত আন্তরিক ব্যাধি রোগ দূর হয়, ততই মানুষ হেদায়ত পায়। তাই কোরআনে কারীম পড়ার চেষ্টা করি, কোরআনে কারীম শুদ্ধ করে পড়ি, এমনি ভাবে কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। এবারে রয়ে গেছি কি পথ, পথ একটা আর বিধান একটা, ওই বিধান হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। এজন্য বর্তমানে পার্থক্য নেই, রাসূল যা বলবেন তা তিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন, যেন সূরা এনআম আল্লাহ বলেছেন ওমা ইনতু আলাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন থেকে কিছু বলেন না, তিনি যা বলেন ওয়াহী ভিত্তিক বলেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী হয়, পক্ষ থেকে ওয়াহী হয়েছে, ওই ওয়াহী অনুযায়ী তিনি বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাকে কে শিক্ষা দিয়েছে? আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শক্তিধর মহাশক্তিধর অর্থাৎ জিব্রিল আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছেন। কার পক্ষ থেকে নিয়েছেন? কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে একমাত্র মডেল, অন্য কোন মডেল নেই। তাই সূরা আহজাবে 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ হয়েছে। আমাদের একমাত্র আদর্শ পুরুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে তিনি আমাদের আসল আদর্শ পুরুষ। এবারে তিনি যদি বলে থাকেন এদের অনুসরণ করো, এদের কথা মানো, তাহলে ওই হিসাবে মানা যাবে। এবারে তাদের কথা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয় তাহলে তাদের কথা কখনো গ্রহণযোগ্য হবে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ এটা ব্যাপক করতে শুধু ইবাদতের ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। শুধু ইবাদতের জন্য না, কিন্তু বিশেষ করে ইবাদতকে সামনে রেখে গ্রুপিং হয় বেশি, গ্রুপিং দলাদলি হয় বা হয়েছে কোন জিনিসকে সামনে রেখে? ইবাদতকে সামনে রেখে। যত দল আছে বাংলাদেশে কথিত আহলুস সুন্নাহ বা আহলুল বিদআহ অথবা আহলুল হাদিস, যারাই যত দল আছে দেখবেন ইবাদতকে সামনে রেখে তারা দল হয়েছে। আর এই ইবাদতকে সামনে রেখে হয়ে যায় বেশি মতবিরোধ, লড়াই ফসাদ বেশিরভাগ সেই আকিদাকে সামনে রেখে হয় লড়াই বেশি ফসাদ বেশি, আমার এগুলো দিক দিয়ে কম। এই জন্য হচ্ছে আসল ইবাদত আসল হচ্ছে আকিদা, আকিদা ঠিক এবাদত সহি ভিত্তিক হয়ে সহি ঠিক মতো হলে আপনি আপনি হয়ে যাবেন, না যে আপনি সফল। আর যদি আকিদা ঠিক না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইবাদত না হয় তাহলে আপনি হয়ে যাবেন ব্যর্থ বিফল। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই আমল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ঈমান আকীদা যদি নবীর তরিকায় না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, যাকাত আমি আদায় করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, হজ সম্পাদন করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, যিকির আজকার করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, দরুদ পাঠ করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে তা সব হবে বিদআত। আর এই সব হচ্ছে সিরাতের মুস্তাকিমের পথ না, গায়র সিরাতের মুস্তাকিম। আর গায়র সিরাতের মুস্তাকিম কারা? আল্লাহ নিজে বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালদাল্লিন। যারা সিরাতের মুস্তাকিম না ওরা হচ্ছে অভিশপ্ত, যারা সিরাতের মুস্তাকিম না মুস্তাকিমের পথে না ওরা হচ্ছে পথ ভ্রষ্ট। বিশেষ করে ওরা কারা? ইহুদি আর নাসারা। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না, আর নাসারারা জানতো না করতো এই পথে চলত। তাই এখানে হচ্ছে দুইটি গ্রুপ, একটা ইহুদিদের পথ আর আরেকটা নাসারাদের পথ। ইহুদি জানে কিন্তু হক কবুল করে না, আর নাসারা না জানেই বস যে পথ সামনে আসছে ওই পথে চলে। তাই বর্তমানে মুসলমানদের মধ্যে কোন কোন মুসলমান এরকম আছেন যারা জানেন কিন্তু হক কবুল করেন না, আর অনেক মুসলমান এরকম পাওয়া যায় বলে ভাই এরকম যাচাই বাছাই করার প্রয়োজন নেই, গেলাম আমি যে পথে মানুষ চলে এই পথে চলো। এটা কার পথ? নাসরালের পথ। এই যাচাইয়ের প্রয়োজন আছে। আপনারা আসছেন সৌদিতে, বেশকম হচ্ছে অনেক বাংলাদেশের ইবাদতে আর এখানকার ইবাদতে বেশকম হচ্ছে কিনা? এই যে বর্তমান যে মাস, এই মাস শুরু হলো রবিউল আউয়ালের মাস। এই রবিউল আউয়ালকে উপলক্ষ করে কত মুসলমান শিরকে লিপ্ত হচ্ছে, ইন্না লিল্লাহ বলি সব ইন্না লিল্লাহ কত মুসলমান বেদাতে লিপ্ত হচ্ছে এই রবিউল আউয়ালকে উপলক্ষ করে কত অপচয় করা হচ্ছে মুসলমানদের সম্পদ কত নাহক পথে ব্যয় করা হচ্ছে অপচয় হচ্ছে যেহেতু সব পথে না নাহক পথে হচ্ছে কিন্তু সৌদিতে আমরা আছি এগুলো কোন দিন দেখলাম রবিউল আউয়াল তো শুরু হয়ে গেছে আজকে তিন তারিখ যাচ্ছে উনি একটা অনুষ্ঠান দেখলাম কেন হচ্ছে না এরা আমাদের আদর্শ না কিন্তু আমি আমার কথা হচ্ছে এরা আদর্শ না হলে আমরা কি একটু যাচাই করি আমরা কি এদেরকে জিজ্ঞেস করলাম বাংলাদেশে এরকম এরকম বিরাট মাহফিল হচ্ছে তোমরা কেন করলে না সামনে বারো রবিউল আউয়াল আসছে ঈদে মিলাদুন্নবী আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে আর হবে তোমরা তো কিছুই করছো না তার কারণটা কি জিজ্ঞেস করা দরকার না জিজ্ঞেস করবেন তার উত্তর হবে এটা এইসব আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না এজন্য আমরা করছি এইসব আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেননি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেননি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু করেননি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন করেননি আসহাবে বদরিয়্যিন করেননি আসহাবে হুদাইবিয়া করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মুহাজিরিনরা করেননি সাহাবা আনসার করেননি এজন্য আমরা করছি তারা এটি উত্তর দিবেন আচ্ছা আমরা একটু আরেকটা হাদিস শুনি আরো স্পষ্ট হয়ে যাবে এবার এদের পদ্ধতি নিরপেক্ষ থেকে বাড়ানো ঠিক না অথবা কোন আমল আপনি আপনার পক্ষ থেকে মানাতে পারবেন না পদ্ধতি নির্ণয় করতে পারবেন না আমি নতুন করে যদি একটা আমল শুরু করে দিব যারা বুঝে না ওরা হয়তো বলতে পারে সেটা ভালোই বলছে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনো আমল করবেন আমলের জন্য দলিলের প্রয়োজন অনেক লোক বলে এই আমলটা বেদা তার পক্ষে দলিল পেশ করবে তাই না এরকম বলে কোন জায়গায় আছে এমন করা বেদা দেখো আপনি যখন বলবেন তাকে এটা বেদা সে বলবে কোন জায়গায় আছে বেদা দেখো তাই অনেকে আছে জানেন না তাই কিছু বলতে পারেন দলিল আপনি বলবেন আপনি যে আমল করছেন এজন্য দলিলের প্রয়োজন যেমন উদাহরণ জোহরের ফরজ নামাজ চার রাকাত কেউ যদি ছয় রাকাত পড়ে নামাজ হবে কেন হবে না উত্তর দিন তো কেন হবে না যেহেতু এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত না তাই তো অথচ চার রাকাত দুই রাকাত আরো পড়লে সব বেশি কিয়াম করলাম সে ফাতিহা পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়লাম সিজদায় আর তাহিয়াত পড়লাম বেশি তো হবে না কেন নামাজ কারণটা কি যেহেতু এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না তাই দলিল হচ্ছে এইটা যে কোনো আমল করবেন আপনাকে দলিল দেখাতে হবে এটা কেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ তুমি যদি কোনো আমল করো এই আমলের পক্ষে আমাদের নির্দেশনা না থাকে অর্থাৎ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথ নির্দেশিকা না থাকে তাহলে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই আমল হচ্ছে বেদাতী আমল মুসলিম শরীফের হাদিস অতএব যে কোনো আমল করবেন আমলের আগে কি করতে হবে দলিল দেখাতে হবে ঠিক আছে না ভাই ভালো করে বুঝবেন যারা বলে আমি এই আমল করছি আমলটি বেদাত কোথায় আপনি বলেন তুমি যে আমল করছো যেহেতু এর পক্ষে দলিল নাই অতএব এটি হচ্ছে বেদাত কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দলিল ছাড়া কোনো আমল হয় নবীর নির্দেশ ছাড়া কেউ আমল করতে পারবে না কোরআন সুন্নায় নির্দেশ নাই তাহলে এই অবস্থায় এই আমল করতে পারবে না আচ্ছা সামনে আরো আরেকটু স্পষ্ট মুসনাদে দারিমি কে এসছে হাদিসটি সহি সহি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন বললেন, ইয়া আবা আব্দুর রহমান, ইন্নি রাআইতু ফিল মাসজিদি আনিফান আমরান আনকারতুহু ওয়া লাম আরা আলহামদুলিল্লাহ ইল্লা খাইরা। হে আবু আব্দুর রহমান, ওটা আব্দুল্লাহ বিন মাসউদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার ফজিলত বলে অনেক সময় লাগবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে আবু মুসা এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু মুসা আল-আশরি এসে বললেন, হে আবু আব্দুর রহমান, এখন আমি মসজিদে একটা কাজ দেখে এসেছি, আমার কাছে হঠাৎ করে কাজ লাগলো, কিন্তু আমার মনে হয় আল্লাহ শুকুর এটা ভালোই হবে, আলহামদুলিল্লাহ ভালোই হবে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, মা হুয়া, ওটা কি? তিনি বললেন, ইন ইশতা ফাসাতারা, যদি আপনি এখানে থাকেন তাহলে দেখবেন। বললেন, আমি মসজিদে কিছু সংখ্যক লোককে দেখলাম, ওরা বিভিন্ন হালকা বসে আছে মসজিদে, সালাতের অপেক্ষায় আছে, আর হালকা আমরা বুঝি এমনি কিছু সংখ্যক লোক নৃত্যের মতো বসা, এটা হচ্ছে হালকা, আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে বসা, একসাথে বসা, এটাকে আমরা কি বলি? হালকা। এই হচ্ছে হালকা, বিভিন্ন হালকায় বিভক্ত হয়ে ওরা বসে আছে, আর প্রতি হালকায় একজন লিডার আছে, তাদের সাথে রয়েছে কঙ্কর, কঙ্কর বুঝেন, ওই যে কঙ্কর দিয়ে আমরা ওই ওখানে মারি, জামরা মারি না, জামরা তুলিতে কঙ্কর মারি, সবার কাছে রয়েছে কঙ্কর। তো যে প্রধান তাদের বলবে, 100 বার আল্লাহু আকবার পাঠ করুন, তখন তারা 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, তারপর বলবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, 100 বার ওরা পাঠ করবে, বলে 100 বার সুবহানাল্লাহ পাঠ করুন, 100 বার সুবহানাল্লাহ পাঠ করুন। আচ্ছা, আপনারা কি বলেন, বাচ্চাদের আমলটা হলো কিনা? বাচ্চাদের আমল হলো না? কিন্তু হয়ে গেছে, ওরা যে পদ্ধতি নির্ণয় করেছে ওটা নবীর তরিকার পদ্ধতি নির্ণয় করেনি, নিজেদের পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করেছে। তাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামাযা কুলতা লাহুম, তুমি তাদেরকে কি বললে? তিনি বলেন, মা কুলতু লাহুম শাইআন ইনতিযারা রাআইকা ওয়া ইনতিযারা আমরিক, ওদেরকে আমি কিছু বলিনি, আপনার রায় শোনার জন্য আপনার নির্দেশের অপেক্ষায় আছি, এজন্য কিছু বলিনি। তখন তিনি বললেন, আফালা আমারতাহুম আন ইউদ্দু সাইয়্যাতিহিম, তুমি কেন তাদেরকে বললে না তোমরা ওই যে তসবিহ গণনা করছো নিজেরা নিজেদের গুনাহ গণনা করো, তসবিহর পরিবর্তে কি কোনো গুনাহ? সুবহানাল্লাহ, আন ইউদ্দু সাইয়্যাতিহিম। আচ্ছা, আপনারা আদ শব্দের অর্থ সৌদি দিয়ে এসেছে, করেন না আয়াতুল ফুরুস, মিত্রের কাছে বিশ মানে আয়াতুল ফুরুস, কথা করুন, তাই তো? আপনি তাই নিজেদের পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করা ঠিক না, বললো না তার তো ভালোই আমল করছে। অনেকে বলে, একবার একটা লোক আমাকে বললো, ওরা ভালোই আমল করছে, আপনি বাধা দিচ্ছেন, আমরা তো বাধা দিচ্ছি না। নবী বলে গেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন আমল গুমরাহি আর বিদআত, প্রত্যেক নতুন আমল হচ্ছে বিদআত, আর প্রতিটি বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতিটি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার বললাম বিধায় কে বলেছেন? ওনার কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনার একটু সুন্দর করে বলো কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ওই যাদের ঘুম আসছে ঘুম যাবে। কে বলেছেন বলুন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগে আমরা বললেন একমত, আমাদের একমাত্র আদর্শ পুরুষ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এর মধ্যে গড়বড় নাই তাই না? বাকি কোন আলেম কে মানবো, সাহাবায়ে কেরামদের কে মানবো, তারা কার নির্দেশের মানুষে, কার নির্দেশের মানদণ্ডে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশের মানদণ্ডে। আলেমের কাছে যেতে হবে, শিখতে বুঝতে হবে না? কিন্তু আলিম যতক্ষণ পর্যন্ত সঠিক ফতোয়া দিবেন আমরা মানব। আর যদি হঠাৎ করে ধরতে পারি তাহলে ভুল হয়ে গেছে, এই সময় আলিমের কথা মানব? বুঝছেন বাবা, আলিমের কথা মানব সব, কিন্তু আলিম যা ভুল করেছেন মানব। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, ওদেরকে বলা উচিত ছিল তোমার জন্য, তুমি বলবে ওদেরকে বলা যেন ওদের গুণা গণনা করি। তারপর তিনি চললেন, আমরাও তার সাথে চললাম। পরে আসলেন ওই যে হালকাগুলি ছিল এদেরকে হালকায় আসলেন, এসে বললেন মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, আপনারা যে কাজ করছেন কি করছেন? তারা বলল ইয়া আবা আব্দুর রহমান হাসান্না উদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবীহ। আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু আব্দুর রহমান, কোন একটা কঙ্কর, এই কঙ্করগুলির মাধ্যমে আমরা গুণনা করি তাকবীর, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তখন তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের কথার জবাবে, উদ্দু সাইয়্যাতিকুম, তসবিহ আর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ গুণনা পরিবর্তে গুণা গণনা করুন। وانا ضامن لكم الا يضيع من الا يضيع من سيئاتكم شيئا। আমি তোমাদের জন্য জিম্মাদার, আল্লাহ পাক তোমাদের যেসব না মিন হাসানাতিকুম শিয়ান, তোমাদের যেসব হাসানাত আছে ওগুলো আল্লাহ নষ্ট করবেন না। কিন্তু তোমরা বর্তমানে যে কাজ করছো এটা কি হচ্ছে? গুনাহের কাজ। তাই সুবহানাল্লাহ, না গুনে কি গুনো? ইন্না লিল্লাহ মুসিবত কিনা। আর আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন লোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেভাবে নাযিল হয়েছে ওইভাবে পড়তে, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়তেন ওইভাবে তোমরা পড়ো। একবার আব্দুল্লাহ বিন মাসউদ কে তিনি হিজরি শরীফে সহিহ রাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, কোরআন আমাকে কোরআন পড়ে শোনো। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, ইয়া আল্লাহ রাসূল, কোরআন তো আপনার উপর নাযিল হয় আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, যে কি রকম হয়? আমি তো আপনাকে আপনার থেকে শিখছি, আমি আপনাকে পড়ে শোনাবো, এটা কি রকম হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গাইরি, আমি ভালো পাই অন্যদের কাছে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ, সমস্ত সাহাবায়ে কেরাম তার উম্মাহ, তার ছাত্র। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে শিখে যদি ছাত্রটা সুন্দর পড়ে তাহলে নবী খুশি লাগবে কিনা? আমরাই দেখছি, আমরা যদি কাউকে পড়াই, পড়ে দেখি মাশাআল্লাহ সুন্দর পড়ছে, মাশাআল্লাহ খুশি লাগে। আর এমন যদি উস্তাদ হয় ছাত্র ভালো পড়ছে দেখে এসে তার মনে হিংসা যায়, তো এটা কিরকম উস্তাদ? কি বলেন, এটা উস্তাদ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র থেকে কোরআন শুনছেন, বলছেন পড়ো আমি শুনতে চাই, তোমার থেকে পড়া। তিনি পড়তে লাগলেন আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা থেকে শুরু করলেন। যখন এই আয়াতে পৌঁছালেন فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء شهيدا, ওই সময় অবস্থান অবস্থান কি হবে বা অবস্থা কি হবে, পরিস্থিতি কি হবে যখন আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, আর ওই সব সাক্ষীদের মধ্যে তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন দিন বলুন তো? কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হাসবু আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি পড়া বাদ দিলাম, থেমে গেলাম, নবীর দিকে তাকিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে পানি বসছে। নবী কাঁদছেন, বলছেন কাল কিয়ামতের দিনে অবস্থা কি হবে যখন প্রতি জাতির পক্ষ থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, আর ওই সব সাক্ষীদের মধ্যে তোমাকে সাক্ষী হিসাবে নির্বাচন করবো, ওই সময়কার অবস্থা কি হবে, অর্থাৎ কিয়ামতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আজকে আমরা কিয়ামতের কথা শুনলে কাঁদিন? নবী কাঁদেন, আমার কাঁদেন না। নবীর কি আছে? আগের দুজনের সমস্ত গ্রাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ আছে, কিন্তু আমরা কয়দিন কাঁদি? নবীর তরিকায় কাঁদবো, বেদাতি তরিকায় কাঁদবো না। নিজের কর্ম নবীর তরিকায় সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন পর্যন্ত কাঁদছেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, সিজদায় কাঁদছেন, সজদায় গিয়ে দোয়া করছেন, কাঁদছে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করছেন, কাঁদছে। জাহান্নাম থেকে আশ্রয় চাইছেন, আল্লাহর দরবারে আশ্রয় চাইছেন, হ্যাঁ, কাঁদতাদের কথা ভিক্ষা চাইছেন আর কাঁদছেন। এটা হচ্ছে নবীর তরিকা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখি, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, বললেন, ওয়াইহাকুম ইয়া উম্মাত মুহাম্মদ, মা আসরা হালাকাতাকুম হাউলাই সাহাবাতু নবীকুম মুতাওয়াফিরুন وهذه ثيابه لم تبلى وآنيته لم تكسر. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা, তোমাদের ধিক, তোমাদের ধ্বংস তো অতি তাড়াতাড়ি এসে যাচ্ছে। মা সাহালাত হালাকাতাকুম, হালাকা মানে কি? হালাক ধ্বংস না, আর সুরআ ওই আমরা বলি সুরআ, কত তাড়াতাড়ি তোমাদের ধ্বংস চলে আসছে। মা সাহালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখনো পর্যন্ত মজুদ বিদ্যমান আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় এখনো পুরাতন হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনপত্র এখনো ভাঙেনি, কিন্তু তোমরা নিজেদের পক্ষ থেকে ইবাদতের তরিকা বানিয়ে নিয়েছ। তারপর বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন هي اهدى من مله محمد او مفتتح باب ضلاله. قال والله يا ابا عبد الرحمن ما اردنا الا الخير. فقال وكم من مريد للخير لن يصيبه. বললেন, যার হাতে আমার জান তার কসম খেয়ে বলছে, বলছি তোমরা হয়তো এমন পথে আছো যে পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথ থেকে আরো ভালো। আচ্ছা, আমরা আমরা কি কেউ এরকম বলতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথ থেকে আরো ভালো পথে আমরা আছি? আমরা তো নবীর পথে আছি, কিন্তু এরকম বলতে পারবো যে নবীর পথ থেকে আরো ভালো পথে? বলবো আমরা নবীর পথে আছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কিন্তু ওরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে, তাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ভালো পথে আছো, আর না হয় তোমরা গুমরাহির ধার খুলে দিচ্ছ, গুমরাহির পথপ্রষ্টতার দরজা খুলে দিচ্ছ। তাহলে এখানে স্পষ্ট কোনটা? ওরা গুমরাহির পথ খুলে দিচ্ছে। তারা বলল, আল্লাহর কসম খেয়ে বলছি আবু আব্দুর রহমান, আমাদের তো ইচ্ছা খারাপ নয়, ইচ্ছা তো ভালোই। অনেকেই তো দলিল দেয় আমরা ভালো নিয়তে করছি, তাই খারাপ হবে কেন? কিন্তু নিয়ত ভালো হবে হবে না যদি নবীর তরিকায় না, এই জিনিসটা ইয়াদ রাখবে। তাহলে সিরাতুল মুস্তাকিম কয়টা? একটা। কার পথ? বর্তমানে কার পথ? গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে পথ নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পক্ষ থেকে ভালো, এই পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। বাকি যত পথ আছে একটাও ঠিক না, অমুকের পীর, অমুক পীর, আর অমুক দাদা, অমুক দাদা পীর, অমুক বাবা পীর, না, সব গলত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, কাম মিন মুরীদিন লিল খাইর লান ইউসিবাহু, শুধু কল্যাণের ইচ্ছা করলেই হয় না, যদি সঠিক পথে না থাকে। এবারে আমরা সবাই জানি আল্লাহর দিন পরিপূর্ণ। সূরা মায়দার 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল-ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে বিদায় হজ্জে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফায় অবস্থান করেছেন বিদায় হজ্জে, সেদিন কোন দিন ছিল? জুম্মার দিন। জুম্মার দিন ছিল। এই জুম্মার দিনে আরাফার দিনে অবস্থানরত অবস্থায়, হজের ইহরাম করা অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল-ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন মুকাম্মাল। দিন পারফেক্ট, দিন পারফেক্ট না, দিন কি পারফেক্ট? নবীর দিন পরিপূর্ণ, অসম্পূর্ণ বলতে কিছুই নেই, সম্পূর্ণ। ভালো করে বুঝতে হবে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ, দিন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। তাই দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে পেরেছেন। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, এর কয়েক মাস পরেই তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবিউল আউয়াল মাসে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল-ইসলাম দীনা, আর এই ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম তোমাদের জন্য। আর ইসলামিক ট্রেড আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রা আল-ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি দীনে ইসলাম ছাড়া অন্য কোন দীন গ্রহণ করে, তাহলে এই দীন তার পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করবেন না, কখনো কবুল করবেন না। তাই একমাত্র গ্রহণযোগ্য দীন আল্লাহর দরবারে দীন ইসলাম। আর এই দীন ইসলাম বর্তমানে কোন দিন? যে দিন নিয়ে এসেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি দেখুন, আমরা বুঝলাম পথ একটাই, সিরাতুল মুস্তাকিম একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন সুন্দরভাবে, তার উম্মতেরা যে বিভিন্ন দলে বিভক্ত হবে বলেছেন, বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ফওয়াহিদা ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা فواحدة في الجنة وإحدى وسبعون في النار والذي نفسي بيده لتفترقن أمتي على 73 فرقة فواحدة في الجنة واثنتان وسبعون في النار قيل يا رسول الله من هم قال هم الجماعة الله رسول صلى الله عليه وسلم قال لشان يهودي را اكم تردل ببقته هاي چه ارمدد تكي ایک دل چلو جنتي اصد تردل جهنمي নাসারা 72 দলে বিভক্ত হয়েছে, এক দল গেছে জান্নাতে আর বাকি 71 দল জাহান্নামে। আমার উম্মত অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল যাবে জান্নাতে, বাকি 72 দল জাহান্নামে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যারা জান্নাতি ওরা কারা? বললেন, হুমুল জামাআহ, ওরা হচ্ছে জামাআত। আর এর থেকে এসছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নতের অনুসারী আর নবী সাহাবায়ে কেরামদের অনুসারী। অন্য ফর্মে আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আজকে আর আমার সাহাবাগণ আছেন ওই পথে যারা আছে ওরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এবারে আহলে সুন্নাহ, সুন্নাহ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তা, তাই তো? এই সুন্নতের মধ্যে আল্লাহর কালাম হিসাবে নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবীর আহাদিসে সহিহা। এবারে আপনি যদি বলেন নবীর আহাদিসে সহিহ বাদ দিয়ে মন গড়া হাদিস বানিয়ে নিয়েছে, বলেন হ্যাঁ রাসূল, নবীর সামনে কত হাদিস তারা বানিয়েছে মন গড়া জাল, একটা দুইটা না, কোন অসংখ্য অগণিত। আর ওগুলো তৎপরতা হয় বাংলাদেশে বেশি, আপনি বক্তব্য শুনবেন, দেখবেন হাজার হাজার মানুষ সামনে, লক্ষ লক্ষ মানুষ, হয়তো লক্ষ লক্ষ যদি বলে অসম্ভব কিছু না, লোকজন বস যার হাদিস বলছে আর সবাই শুধু কাঁদছে, আর না হাসছে, হাসছে দুসে আমাদের, ইয়া তো কাঁদছে ইয়া তো হাসছে, কত যুদ্ধ হাসি দিচ্ছে, কিন্তু সাধারণ লোক তো বুঝবে না। ব্যাপারটা হবে কাজের উপর, বিশেষ করে ওই যে যার হাদিস বলছে, অনেকে আছে সে যার হাদিস সেও জানে না, ওই ওয়াজের বই পড়েছে আর ওর থেকে বলছে, যাচাই করা আমাদের যোগ্যতা নাই। নিয়ামুল কোরআন হচ্ছে তাদের কাছে বড় দলিল, আস্তাগফিরুল্লাহ আলাযীম, যার হাদিসের বই বড় দলিল আর কিছু নেই। আবার আপনি যদি বলেন যার হাদিস সে তার কাছে অভিজ্ঞতা নেই, যার হাদিস কি বুঝবে আর না বুঝবে, বলে না এগুলো তোমাদের মানে না, তোমরা আহলে সুন্নাহ ওয়াল জামানা, তোমরা হচ্ছে ওয়াহাবি, নাসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যার হাদিস যারা বর্ণনা করে অথবা যার হাদিস যারা তৈরি করে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর জেনে বুঝে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। একটি উদাহরণ দিই যারা হাদিস, ওই যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন জাবিরকে রাদিয়াল্লাহু আনহু, اول ما خلق الله نور نبيك يا جابر، হে জাবির সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হচ্ছে তোমার নবীর নূর, যার হাদিস যার নিজেদের পক্ষ থেকে বানিয়েছে, এগুলোটাই প্রচার করে বেশি। একটা পিছনে আরো একটা উদাহরণ দিলাম, ইনশাআল্লাহ আবার সুন্দর আপনার এই ক্ষেত্রে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা এবারে বুঝতে পারলাম হক পথের লোক বেশি হয় না হক পথের লোক বেশি হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে বাকি সব 72 জাহান্নামে। তাহলে এইটাই তো স্পষ্ট, বেশিরভাগ মানুষের দোহাই দিলে হবে না, দোহাই দিতে হবে কিসে, হকে। আপনি যদি আপনি বেশিরভাগ মানুষ না যদি মুশকিল যদি হকের পথে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া দেখি, কিন্তু না হক পথে হলে নাউজুবিল্লাহ, না হক পথ পরিত্যাগ করে হকের পথে আসতে হবে। রবিউল আউয়াল কি উপলক্ষ করে যেসব বেদাতি কার্যক্রম হচ্ছে আর হবে বাংলাদেশ বাংলার মাটিতে তথা সারা বিশ্বে, যেগুলোর পক্ষে কোন দলিল নাই আর এর সাথে সাথে আরো শির বেদাত্ম আছে, শিরক দ্বারা নিশ্চিত করে দিচ্ছেন যে সবাইকে আমরা সতর্ক করছি আল্লাহকে ভয় করে তোমরা এইসব বেদাত পরিত্যাগ করো, শিরকি কর্মকাণ্ড পরিত্যাগ করো, কাল কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে আবার মরতে হবে একবার, সামনে বহুত আছে। অতএব বেদাত পরিত্যাগ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মেনে তোমরা বেদাত পরিত্যাগ করো, কুল্লু মুহদাসাতিন বিদআহ ও কুল্লু বিদআতিন দালালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা শোনো নতুন নতুন আবিষ্কৃত কাজ থেকে বাঁচো, দূরে থাকো, তার মানে যেসব আমল আমি করিনি ওইসব কাজ তোমরা করো না, অমুক সাহেব করেছেন এই রকম দোহাই দিয়ে তোমরা করবে না, কারণ এগুলো হচ্ছে গুমরাহী পথপ্রষ্টতা, বাকি হক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইশরাতে আছে হাদিসটি, আলবানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইশকাত শরীফের তাখরিজে, ঠিক আমি দেখেছি বলেছেন বাবা ইবনে আসাকির ফি তারিখ দিমাশ বিসনাদিন সহিহ, সহি সুনন সনদরা উল্লেখ করেছেন ইবনে আসাকির, আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু আল জামাআতু মা ওয়াফাকা আল হাক ওয়া ইন কুনতা ওয়াহদাকা, জামাআত অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথে তুমি হবে যদি তুমি হক পথে থাকো আর একা থাকো, সারা বাংলাদেশে তুমি যদি একজন থাকো হক পথে আর সারা বাংলাদেশের মানুষ থাকে না হক পথে, কিন্তু তুমি এক, তুমি কার অন্তর্ভুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের কথা রাদিয়াল্লাহু আনহু, আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাকা, ওয়াহদাকা ايش معنى واحدة ايه كان جماعة هرجو ايه كان ايه كان حقير قطع عزيز ফকর মুয়াফিক হবে, তুমি একা থাকলেও তুমি হচ্ছ আহলুস সুন্নাতুল জামাত। তাই এই পথ আহলুস সুন্নাতুল জামাতের পথ, হক পথ পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করবো, এটা যে দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজে যখন পড়ি ভালো করে পড়ো, মন থেকে যেন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তো সবাই পড়েন তো ইনশাআল্লাহ নামাজে, কেউ যদি এরকম থাকে সুরে ফাতিহা সঠিক না হয়, ফাতিহা সঠিক করুন, চেষ্টা করুন, নাহলে গুনাহগার হবেন। সুরে ফাতিহা যদি ঠিক না হয় নামাজ নেই, নামাজ হবে না। লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বিশেষ কারণ সেটা ভিন্ন কথা, এটা ইখতিলাফ আরেক ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাত, সলাত নাই, লা সলাত নাই কি না যে সলাত আবার না যে সলাত, তাই না? লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব পড়ে না, সুরে ফাতিহা পড়ে না, তার সলাত নেই। নিজের বাচ্চা কাচ্চা, আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কথা বলবো, আমার দেশের কত লোক আছে যখন বলি আলহামদুল পড়, আলহামদুল ঠিক করতে হচ্ছে সুন্দর করে পড়তে পারবে। আচ্ছা আমি যে সত্য বললাম না মিথ্যা বললাম, আপনাদের জানা আছে, তাহলে আপনারা ঠিক করবেন আলহামদুল, যারা ছিল ওদের পথ দেখাও না, যে পথে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথে ছিলেন আবু বকর সিদ্দিক, যে পথে ছিলেন উমর ইবনে খাত্তাব, যে পথে ছিলেন উসমান বিন আফফান, যে পথে ছিলেন আলী বিন আবি তালেব, যে পথে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহ ওই পথে তুমি আমাদেরকে চালাও, মন থেকে দোয়া করবে, দেখেন আল্লাহ কবুল করবে। তারপর আমরা কি বলি, আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল। তাই আমি এই দোয়া করে আজকে মতো দোয়া আমাদের ক্লাস শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথ দেখিয়ে দাও, হকের পথে রাখো, যখন তুমি আমাদেরকে মারবে হকের পথে রেখে মারো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, মাওবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পথে চলার তৌফিক দান করো, বেদাতের পথ থেকে আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করো, শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করো, আল্লাহ আমাদের আত্মীয়দেরকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি বেদাতের পথ থেকে শিরকের পথ থেকে দূরে রাখো, হকের পথে নিয়ে আসো, না হক পথ থেকে আমাদের সকলকে বাঁচাও, আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের আহ্বায়ক হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমরা যা শুনলাম বুঝলাম তা প্রচার করার তৌফিক দান, আল্লাহ আমাদের মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও বেদাত থেকে, মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও শিরিক থেকে, মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও তোমার নাফরমানি থেকে, আল্লাহ সমস্ত কাফিরদেরকে তুমি হেদায়তের পথে নিয়ে আসো, কাফিরদেরকে হেদায়ত দাও, আয় আল্লাহ দুশমন কাফির যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত আছে, আল্লাহ তুমি তাদেরকে নেস্ত নাবুদ করো, তাদেরকে ধ্বংস করো, তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করো, মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানে মালে বরকত দাও, মুসলিম উম্মতের উম্মাহ আয় আল্লাহ মুসলিম উম্মতগুলি বা মুসলিম সারা বিশ্বে যেসব দলাত দলাত দল রয়েছে আল্লাহ সব দলকে এক পথে আসার তৌফিক দাও, আমিন। আল্লাহ যত দল রয়েছে মুসলমানদের মধ্যে সবাইকে এক পথে আসার তৌফিক দাও, আমিন। সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও, আমিন। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও, আমিন। সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও, আমিন। সমস্ত দলগুলিকে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে মেনে চলার তৌফিক দাও, আমিন। কোরআন এবং সুন্নাহকে মীমাংসাকারী বস্তু হিসেবে কবুল করার তৌফিক দাও, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওকিনে আযাব আন-নার, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আমিন। আখিরাতে কল্যাণ দান করো, আমিন। জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন। জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো, আমিন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরি ওয়া শুকরি ওয়া হুসনি ইবাদতি, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين.